بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير আল্লাহ অবশ্যই শুনিয়াছেন সেই নারীর কথা যে তাহার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদ অনুবাদ করিতেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করিতেছে আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ তোমাদের মধ্যে যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জিহার করে তাহারা জানিয়া রাখুক তাহাদের স্ত্রীগণ তাহাদের মাতা নন যাহারা তাহাদেরকে জন্মদান করে কেবল তাহারাই তাহাদের মাতা উহারা তো অসঙ্গত ও অসত্য কথাই বলে নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে তবে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে ইহা দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া যাইতেছে তোমরা যাহা করো আল্লাহ তাহার খবর রাখেন فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ 60 مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ কিন্তু যাহারে সামর্থ্য থাকিবে না একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাধিক্রমে 2 মাস সিয়াম পালন করিতে হইবে যে তাহাতে অসমর্থ সে 60 জন অভাবগ্রস্তকে খাওয়াইবে ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করো এগুলি আল্লাহর নির্ধারিত বিধান কাফিরদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين جارا الله و تاهر رسول بردها چرن کرے تاهدر کے اپدست کرا ہوئی بے جمن اپدست کرا ہوئی اچھا تاهدر پور ببتی در کے ہمیں شو سپشت آیات اپدین نو کری اچھی کافی در جن روی اچھے لانچنا دائب شاستی يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد شهيدين جهيدين وهدر شاكل کے اكتر اتتی تو کرا ہوئی بے ابن وهدر کے جانائی دعا ہوئی بے جہا وهرا کری تو اللہ وهر حساب راکیا چند আর উহারা তাহা বিস্তৃত হইয়াছে আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা আলম তারা আন্না আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়া লা